যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আজিমুশান, এই ফজিলতময় মোবারকময় এই তাফসীর কোরআন মাহফিলে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই দীর্ঘ সময় অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং সুন্নাহ থেকে দীনি অনেকগুলো বিষয়ে আমাদেরকে এলেম অর্জন করার, জ্ঞান লাভ করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন এবং এই মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি গুনাহগার আপনাদের সাথে শরীক হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং আপনাদেরকে আল্লাহ পাক এ পর্যন্ত ধৈর্য ধরে বসার তৌফিক দিয়েছেন এজন্য সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যেখানে হচ্ছে পাশেই রাষ্ট্রপতি আব্দুল হামিদ সরকারি কলেজ মাঠ, আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার এবং সারা বাংলাদেশেরই গর্ব রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই দেশের সকল মানুষের কাছে দল মত নির্বিশেষে যিনি অত্যন্ত প্রিয় মানুষ, সবাই তাকে পছন্দ করেন ভালোবাসেন, আপনারা সেই মহামান্য রাষ্ট্রপতির এলাকার মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের এরকম একটি বড় এলাকা যে এলাকার মানুষ বাংলাদেশ পরিচালনা করে সেই জায়গায় এসে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। গত মাসেই আমি এই মহামান্য রাষ্ট্রপতি থেকে চ্যান্সেলর্স গোল্ড মেডেল নিয়েছিলাম ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে, ইসলামিক ইউনিভার্সিটির কনভোকেশনে। তা আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন, আমিন। এই দেশ ও জাতির খেদমত করার আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরামের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনেছেন, আলোচনা শুনতে শুনতে আলহামদুলিল্লাহ অনেক হয়ে গেছে এবং যে পরিমাণ শোনা হয়েছে এই পরিমাণ যদি আমরা আমল করি তো এটাই আজকের মাহফিলের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। তবে শেষ মুহূর্তে যেহেতু আপনাদের খেদমতে এসেছি এই জন্য দুই একটি কথাবার্তা বলেই আমরা আজকের মাহফিল শেষ করব ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল হলো আমাদের একটা ক্লাস, আপনারা আমার পরিচিতির মধ্যে দেখেছেন যে সহকারী অধ্যাপক আরবি বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয়, তা আমরা শিক্ষক মানুষ, শিক্ষক মানুষের কাজ কি, শিক্ষকের কাজ কি এটাও এই এলাকার মানুষ জানে না মনে হয় নাকি? শিক্ষকের কাজ হলো ক্লাস করানো, শিক্ষা দেওয়া, লেখাপড়া করানো। তা আমরা সবসময় ইউনিভার্সিটিতে ক্লাস নেই আর এই মাঝে ময়দানে এই সুন্দর ক্লাস দিনই ক্লাসটাও নেই, ওই ক্লাসের থেকে এই ক্লাস খুব মজাদার, কারণ ওই ক্লাসে এক শ্রেণীর স্টুডেন্ট থাকে আর এই ক্লাসে বিভিন্ন শ্রেণীর পেশার বয়সের স্টুডেন্ট। এখানে আমার বাবার বয়সী মুরব্বী স্টুডেন্টও আছে, আবার যুবক আছে, কিশোর আছে, শিশু আছে, উচ্চশিক্ষিত আছে, আবার লেখাপড়া কম জানেন এরকমও আছে, বিভিন্ন শ্রেণী পেশার সকল ভাইদেরকে নিয়ে ক্লাস করানো। এটা অনেক আনন্দের ক্লাস, খুব একটা মজাদার ক্লাস। এবং আরো যদি ক্লাসটা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কিত বিষয় তাহলে তো আরো মজা। তো আজকের ক্লাসটা ইনশাআল্লাহ আশা করি মজাদারই হবে, তবে শর্ত আছে, কিছু ক্লাস ভালো হইতে হইলে কিছু শর্ত লাগে, না ক্লাস জমে না, টিচার যত ভালো হোক, স্টুডেন্ট যত ভালো হোক, এই শর্তগুলোর না মানলে ওই ক্লাসটা কিন্তু ভালো হয় না। প্রথম শর্ত হলো, টিচার যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন জবাব দিতে হবে। জবাব দিলে আমরা বুঝব যে আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট আমাদের কথাবার্তা বুঝতেছেন এবং আমাদের কথাবার্তা শুনতেছেন, ঘুমাইতেছেন না, এবং স্টুডেন্ট খুব মেধাবী, অল্প বলার মধ্যে মোটামুটি বুঝে যাচ্ছে। স্টুডেন্ট সম্পর্কে আমাদের ধারণা থাকবে, টিচারের ধারণা থাকবে। কি স্টুডেন্ট হতে রাজি আছেন? মুরব্বীরা আবার কয় যে আমরা পুরা মানুষ, আমাদেরকেও এখানে স্টুডেন্ট বানায়। কি মুরব্বীরা রাজি আছেন? তো আলহামদুলিল্লাহ, এই গ্রামের মুরব্বীরা অনেক ভালো মুরব্বী। আল্লাহ পাক এই মুরব্বীদেরকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মুরব্বী বানাই দিন, সকলে বলে আমিন। এরপরে দ্বিতীয় শর্ত হলো, আজকে আমি আপনাদের মেহমান, অনেক দূরে থেকে আসছি, মেহমানের মেহমানদারি করতে হয়, করতে হয় না? আপনাদের দেশে মেহমানদারি করেন? এখন সবাই যদি খাওয়াইতে থাকেন মেহমানদারি, তা আমি একজনে কয়টা খাবো? এই জন্য আজকের মেহমানদারি খাওয়ানো লাগবে না। মেহমানদারি হলো আমরা যতক্ষণ আলোচনা করব, কোরআন সুন্নাহ থেকে কথা বলবো, এতক্ষণ মনোযোগ দিয়ে এখানে শোনা এবং বসা, এটাই হলো আজকের মেহমানদারি। আর যদি কেউ মনে করেন যে চলে যাবেন বাড়িতে, তো মেহমানকে সহ নিয়ে যাবেন। মেহমান রাখি, টিচার রাখি যদি স্টুডেন্ট চলে যায়, টিচারকে ক্লাসে রেখে স্টুডেন্ট যদি উঠে চলে যায়, তো ওই স্টুডেন্টকে কি রকম স্টুডেন্ট বলে? ভালো স্টুডেন্ট। আল্লাহ আকবার, দেখেন সব জানে এই এলাকার ভাইয়া, ওই স্টুডেন্ট নাকি বেয়াদব। আমি বললাম না, আমি বলবো তো না, ওই স্টুডেন্ট ভালো, হয়তো বুঝে নাই এই জন্য উঠে গেছে। এই জন্য ক্লাস শেষ হওয়া পর্যন্ত উঠা যাবে নাকি? কি পিছনের ভাইয়েরা মনে উঠে যাইব? কি উঠে যাবেন? জি। এই জন্য ক্লাস সংক্ষিপ্ত হবে, ক্লাস বেশি লম্বা হবে না, কিন্তু যতক্ষণ ক্লাসটা হবে এতক্ষণ একটু মনোযোগ দিয়ে বসতে হবে, শুনতে হবে, তাহলে ক্লাস ভালো লাগবে। না আমি ক্লাস করাইতেছি, স্টুডেন্ট একজন দুইজন পাঁচজন করে করে উঠে যাচ্ছে, তো তো টিচারের আর ক্লাস করাইতে মনে চাইবে না। আলহামদুলিল্লাহ আমার ধারণা এই এলাকার ভাইয়েরা আলহামদুলিল্লাহ অধিকাংশই শিক্ষিত, এবং এটার প্রমাণ হলো যে সকল ওলামা ইকরামদেরকে দাওয়াত দিয়েছেন, এই সকল ওলামা ইকরামদেরকে দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে বোঝা যায় যে কোন এলাকার মানুষের রুচি কেমন, কোন এলাকার মানুষের এলেম কেমন, কোন এলাকার মানুষ দিন সম্পর্কে কতটুকু জ্ঞান আছে, এটা মাহফিলের অবস্থা দেখলে বোঝা যায়। আগের যুগে মানুষ যখন পাত্রী দেখতে যাইতো, মানে ছেলে বিয়ে করাইবো মেয়ে দেখার জন্য গেছে, কি দেখতো বলেন তো দেখি মুরব্বীরা বলেন? জি, নানি দেখতো, একটু উসিলা দিয়ে বলতো যে আমি একটু টয়লেটে যাব, গিয়ে খাওয়া দাওয়া যা মেহমানদারি করতো সবকিছু করতো, তো ছেলের বাবা বলতো যে ভাই আমি একটু টয়লেটে যাব। আসলে টয়লেটে যাওয়া উদ্দেশ্য না, মানে টয়লেটটা দেখলে এই বাড়ির মানুষের রুচি কেমন, এই বাড়ির মানুষের পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন, এই বাড়ির মানুষ ভদ্রতা কতটুকু জানে, এটা চিনা যাবে। আবার মেয়েকে বলতো কি যে মা তুমি একটু একটা লেবু কাটি দাও তো দেখি। লেবু কাটা কিন্তু অনেক জটিল জিনিস, লেবু সবাই কাটতে পারে, কিন্তু লেবু কাটলে কেউ কাটলে রস বাইর হবে, কেউ কাটলে রস বাইর হবে। এই জন্য মেয়ে যদি লেবু কাটতে জানে, তাহলে বোঝা যাবে যে এই মেয়ে খুব চালাক, রান্না বান্না এসব ব্যাপারে খুব পারদর্শী, সব জানে। এই জন্য প্রত্যেক জিনিস টেস্ট করার একটা মাধ্যম আছে, ওইটা দিলেই, টেস্ট করলে আপনি বুঝতে পারবেন এই বাড়ির মানুষ কেমন, এই গ্রামের মানুষ কেমন, এই এলাকার মানুষ কেমন, এটা বোঝা যায়। যেই এলাকার বাইরা ওয়াজ মাহফিলে কেমন ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দেন, এটা দেখলে বোঝা যায় যে ওই গ্রামের ওই এলাকার মানুষের এলমি অবস্থা কোন পর্যায়ে আছে। যে এলাকায় বক্তায় দাওয়াত দে জাহেল, তো বোঝা যায় ওই এলাকার মানুষের রুচিও এখনো জাহেল। কোন কোন এলাকায় বক্তা দাওয়াত দে, বক্তা গান গায় আর নাচে, মাইকও বালাই দে, এরকম দেখছেন না? তাহলে ওই এলাকার মানুষের রুচি ওই রকম, ওই এলাকার মানুষের এলেমের অবস্থা ওই রকম, দেখলে বোঝা যায়। আবার যে এলাকার মানুষ কোরআন সুন্নার আলেম খোঁজে, যে কোরআনের কথা শুনবে, সুন্নার কথা শুনবে, বোঝা যায় আলহামদুলিল্লাহ ওই এলাকার মানুষের ইমান আমল ওই পর্যায়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আজকে যে মাহফিল, এই মাহফিলে আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং পাশে দিয়ে সুন্দর করে আলোচ্য বিষয় লিখে দেওয়া আছে, এইগুলো দেখলে বোঝা যায় যে এই এলাকার মানুষের এলমি অবস্থা কিরকম, কোন সভ্যতার কোন পর্যায়ে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এক সময় বক্তারা যা মনে চাইতো, দুনিয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বলি, তিন চার ঘন্টা পার করে দিত। হয় আমি এক টানা চারি ঘন্টা ওয়াজ করতে পারি, এরকম বক্তারা খুব বলতো। চারি ঘন্টা মিলে একটা কোরআনের আয়াতও নাই, একটা হাদিসও নাই, দুনিয়ার কিচ্ছা কাহিনী। একবার সুর টানে, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, এইটা দিয়ে মানুষ কতক্ষণ কাঁদিত। অথচ এটা দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা কথা। নবী সাল্লামের সাথে জীবনে কোনোদিন কোন হরিণের দেখা সাক্ষাৎ হয়েছে এরকম কোন কথা কোন হাদিসে আসে নাই। এরপরে কতক্ষণ, আমি কি তোর বোন ছিলাম না রে, এই জারে শুনছেন নে যে কত মহিলা মা বোনেরা দেখেছে চোখের পানি ফেলায় কান্দে, বাইরে দেখো কুলসুমের বাড়িতে এত বড় জিয়াফত হয়েছে, বোন গরিব দেখি বোনেরা দাওয়াত দেয় নাই, মা ফাতেমারে দাওয়াত দেয় নাই, হাসান হোসেনের দাওয়াত দেয় নাই, এই খাবার কেমনে খাইলো এরা, দুনিয়ার যাহা মিথ্যা কথা। এইরকম কোন ঘটনা জীবনে কোনদিন ঘটে নাই। হাসান বসরি আর রাবেয়া বসরির ঘটনা শুনে আমাদের দেশের কত মানুষ কাঁদছে, বেলালের জারি শুনে কত মানুষ কাঁদছে, এখনো জাহালত কোন কোন এলাকায় আছে এখনো আলহামদুলিল্লাহ। এই জাতীয় মিথ্যা কিচ্ছা কাহিনীর থেকে কোরআন সুন্নার একটা আয়াত একটা হাদিস শোনা হাজার হাজার গুণ উত্তম। আমরা আজকে কোরআন সুন্নাহ থেকে শুধু সামান্য কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, এবং আপনাদের এলেম যে পর্যায়ে আছে আকল মন্দরা ইশারা বাসক, আপনাদেরকে খালি একটু ইঙ্গিত দিলে ইনশাআল্লাহ, ছাত্র যদি মেধাবী হয় আপনার সব অঙ্ক করাই দেওয়া লাগে না, একটা দুটো করাই দিবেন, সূত্র ধরাই দিবেন, দেখবেন যে সব অঙ্ক স্টুডেন্ট নিজে নিজে করে ফেলে। বীজগণিতে সূত্র যদি পারে তো অঙ্ক একটা করলে একশোটা করে ফেলতে পারে, এই জন্য আপনাদেরকে খালি সূত্র ধরাই দিলে হবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ইবাদত করার জন্য। মাশাআল্লাহ, দেখছেন আমি না কইছি আজকে স্টুডেন্ট খুব মেধাবী, বলার আগেই বলে দিছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ পাক সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ইনসান, তোমাদেরকে এবং জিন জাতিকে, এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে তৈরি করেছে, ইল্লা লিয়াবুদুন। বান্দা তোমাদেরকে খাওয়ার জন্য দুনিয়াতে বানাই নাই, ঘুমানোর জন্য শুধু বানাই নাই, দুনিয়াতে কৃষিকাজ করার জন্য শুধু বানাই নাই, নদীর মধ্যে শুধু মাছ ধরার জন্য বানাই নাই, শুধু দুনিয়ার মধ্যে লেখাপড়া করার জন্য বানাই নাই, বানানোর পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য যেটা সেটি হলো বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা। এই গোলামি করার জন্য, ইবাদত করার জন্যই তোমাকে আমি বানাইছি। তাহলে আমার আপনার কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা। তবে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিটা দুই ভাবে করে। এক ধরনের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা করে একমাত্র আল্লাহর করে, আর কারো করে না। আরেক ধরনের মানুষ জমিনে আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনেরও কিছু ইবাদত করে, আবার অন্য অন্য মাখলুকাতেরও কিছু ইবাদত করে। এরকম দুই শ্রেণীর মানুষ আছে কি নাই? আছে। এজন্য শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, এটার নাম হলো তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে সাথে অন্য কোন মাখলুকেরও ইবাদত করা, এটার নাম হলো শিরক। এটার নাম কি? শিরক। এজন্য আমরা ইবাদত করব কি রকম? আমরা ইবাদত করব কি তাওহীদের ভিত্তিতে না শিরকের ভিত্তিতে? আমরা ইবাদত করব অবশ্যই অবশ্যই তাওহীদের ভিত্তিতে। শুধুমাত্র একমাত্র ইবাদত হলো আলামিন ছাড়া আর কোন মাখলুকের করা যাবে না। তো বলে হুজুর আমরা করলে অসুবিধাটা কোথায়? ইবাদত করলাম অসুবিধা কি? অসুবিধা হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। কি সুবহানাল্লাহ বলবেন? মাশাআল্লাহ, দেখছেন কত জ্ঞানী এলাকার মানুষ, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ এটাও জানে। সুবহানাল্লাহ, অনেক জায়গার মানুষ আছে এত জাহেল, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ এটাও জানে না। কয় আমি মা ফাতেমার স্বামী, এক হুজুরে কইতেছে বাংলাদেশের এক নাম করা বড় হুজুর, কয় আমি মা ফাতেমার স্বামী, মুরিদেরা সবাই শুনি কয় আলহামদুলিল্লাহ। মুরিদ কত বলব দেখছেন? হুজুরে কয় মা ফাতেমার স্বামী, সবাই বলব নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলার কথা না? ওই বেনার মা আবার মাকে বিয়েও করছে, তো ওই ওই গরুরে সবাই কি করবে? সবাই তো নাউজুবিল্লাহ বলবে আর জুতা ফিটা করবে, সবাই কয় আলহামদুলিল্লাহ। তাহলে আবার সামনে যেগুলো বসে আছে এগুলো কোন বলব দেখেন? এবার কয় আরশে আজিমের মধ্যে আমি আল্লাহর সুরতে বসে থাকি, সবাই কয় কি? মুরিদ সবাইকে আল্লাহ আকবার, কত বলব দেখছেন? কিছুই জানে না, কোথায় সুবহানাল্লাহ কোথায় নাউজুবিল্লাহ কোথায় কি বলতে হবে এটাও জানে না। কিন্তু এই এলাকার মানুষ দেখেন আল্লাহ আকবার, কোথায় নাউজুবিল্লাহ কোথায় সুবহানাল্লাহ সব জানে। আল্লাহ পাক এই এলাকার ভাইদের এলেমকে আরো বাড়াই দিন, এলেমের মধ্যে আমলের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুন। এই এলাকাকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদের এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। তাহলে শিরক করলে এক নম্বর ক্ষতি হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে কারিমায় স্পষ্ট করে দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইবাদতটা যদি শুধু আমি আল্লাহর জন্য না করো, আমি আল্লাহর ইবাদত করো সাথে সাথে যদি অন্য কোন মাখলুকের ইবাদত করো, তাহলে তোমার জন্য আমি আল্লাহর জান্নাত হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর জান্নাত আপনারা চান কিনা? চাই। কে কে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বানিয়ে দিন। তাহলে জান্নাত যদি চাই আমার ভাইয়েরা, প্রথম শর্ত হলো শিরক মুক্ত ইবাদত করা লাগবে। যদি ইবাদতের মধ্যে শিরক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত দিবেন না। ইবাদতের মধ্যে যদি শিরক থাকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে পারবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আপনার নসিব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের শেষ আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান নি, জীবনে আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে ঈমান আনছি, জীবনে কতবার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা করলাম, জীবনে কতবার সাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলাম, বারবার বলে আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ, কিন্তু জীবনে চোখে সে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলাম না। সবার অন্তরের ভিতরে কত আশা, আরে জান্নাতের ভিতরে যদি সে মাহবুবকে একবার দেখতে পেতাম, জান্নাতের সকল নিয়ামত সব কিছু দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমারে সব দিছি জান্নাতের নাজ নিয়ামত, যা কিছু আমি আল্লাহ ওয়াদা করেছিলাম সব পাইছো কিনা, বান্দা বলবে রাব্বুল আলামিন সব পাইছি, আর কিছু দরকার আছে কিনা। এক শ্রেণীর লোক বলে উঠবে, রাব্বুল আলামিন জান্নাতের সব নিয়ামত পাইছি কিন্তু কিছু জিনিস পাই নাই, এগুলা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তোমার কি দরকার? কৃষকেরা বলবে, রাব্বুল আলামিন দুনিয়াতে জমি চাষ করতাম, হাল চাষ করতাম, চাষাবাদ করতাম, কৃষি কাজ করতাম, কিন্তু জান্নাতের ভিতরে কৃষি কাজের ব্যবস্থা নাই, এজন্য জান্নাতের সব নিয়ামত পাওয়ার পরেও কৃষি কাজের জন্য মনটা ভালো লাগে না, মন চায় একটু কৃষি কাজ করি, একটু হাল চাষ করি, একটু ধান লাগাই, গম লাগাই, পাট লাগাই, সব দেওয়ার পরেও ভালো লাগে না। কারণ কৃষকের কৃষি কাজ না করলে, যিনি মাছ ধরেন মাছ না তুললে ভালো লাগে না, যিনি যেই কাজ করে ওই কাজ না করলে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জান্নাত এমন এক জিনিস, যেই জান্নাতের ভিতরে যা চাইবি বান্দা সব দেওয়া হবে। বান্দা কৃষি কাজ করতে চাও, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কৃষি কাজের ব্যবস্থাও করে দিলাম, সুবহানাল্লাহ। তবে দুনিয়াতে ফসল লাগানোর পরে 3 মাস 4 মাস 5 মাস অপেক্ষা করা লাগতো, কিন্তু এই জান্নাতের ভিতরে কোনো অপেক্ষা নাই, একদিকে লাগাইবা আর একদিকে ফসল কেটে তুলবা, সুবহানাল্লাহ। একদিক দিয়ে লাগাই যাবা আর একদিক দিয়ে সে কাটা শুরু করবা, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যার মনে যা চায় আল্লাহ পাক সবার মনের চাহিদা পূরণ করে দিবেন। এরপরে রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি আল্লাহর কথা শুনে দুনিয়ার জীবনে কত জিনিস তুমি হারাম করেছিলে, কত জিনিস তুমি ইচ্ছা থাকা সত্ত্বেও গ্রহণ করতে পারো নাই, আমি আল্লাহর কারণে তুমি মদ পান করতে পারো নাই, আমি আল্লাহর ভয়ে তুমি জানা বেবিচার অশ্লীলতার সাথে জড়িত হইতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সুখ খাইতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ঘুষ খাইতে পারো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কত রাত্রি তুমি ঘুম যাইতে পারো নাই, বান্দা তোমার সব জান্নাতের ভিতরে আশা পূরণ করা হবে, আর কোনো আশা বাকি আছে কিনা? বান্দা বলবে, রাব্বুল আলামিন সব আশা পূরণ হয়েছে কিন্তু একটা জিনিস বাকি আছে, সেটা হলো রাব্বুল আলামিন তোমাকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখলে আমাদের মনের আশাটা সব পূরণ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন পূর্ণিমার ছাদের দিকে তাকাইলেন, সাহাবা ইকরামকে বললেন, সাহাবীরা এই পূর্ণিমার ছাদের দিকে তাকাও, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, এই পূর্ণিমার ছাদটা যেভাবে দেখতেছো আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সেদিন জান্নাতের ভিতরে এইভাবে দেখতে পাবা, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা একজন জান্নাতের সবচেয়ে বড় আশা সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ওয়ামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাহ। বান্দা প্রথম শর্ত হলো আমলে সালে করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, নামাজ ছেড়ে দিতে হবে নাকি না? বেশি বেশি নেক আমল করতে হবে কিন্তু নামাজ ছেড়ে দিতে হবে নাকি? আপনাদের দেশে নামাজ ছাড়ে নাকি? আপনাদের দেশে কি সবাই নামাজি? আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি, মনে হয় এলাকার নামাজি নাই নাকি? আছে এই এলাকার নামাজি আছে। আল্লাহ আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে চাইলে, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পেতে চাইলে, ফালিয়ামাল আমালাম সালিহা, আমলে সালে নেক আমল বেশি বেশি করতে হবে। নেক আমলের মধ্যে সেরা নেক আমল হলো নামাজ, সালাত। সেরা আমল কোনটা? সালাত। নামাজ নাই কিয়ামতের ময়দানে সব বরবাদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন কোন আমলের? ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে আমলটির হিসাব নেওয়া হবে সেই আমলটি হলো সালাত, নামাজ। তাহলে নামাজ নাই সব বরবাদ, নামাজ নাই তার জন্য জাহান্নাম। সূরা আল মুদাসসিরের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে জাহান্নামে আসার মূল কারণ কি? এক নম্বর কারণ যেটা ব্যাখ্যা করা হবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। রাব্বুল আলামিন, আমরা তো মুসল্লি ছিলাম না, পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতাম না। আমাদের দেশে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, থাকে না? হয় আমি নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান কিন্তু খুব শক্ত খুব মজবুত। তুমি নামাজ পড়ো, তোমার থেকে আমার ঈমান কিন্তু খুব শক্ত। নামাজ নাই ঈমান কিন্তু খুব মজবুত, কারণ আল্লাহর বান্দা জানে না কি কি কারণে ঈমান চলে যায়, ঈমান ভেঙে যায়, ঈমান ভঙ্গের কারণ জানে না। এজন্য আল্লাহর বান্দা নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, তারপরেও মনে করে আমার ঈমান কিন্তু ঠিক আছে। কোন লোক যদি ওযু ভঙ্গের কারণ না জানে, আল্লাহর এই বান্দা যদি এশার নামাজ পড়ে ঘুমাই থাকে, সকালবেলায় ফজরের সময় উঠে তার ওযু লাগবে না, ফজরের নামাজ পড়ে ফেলতে পারবে। জিজ্ঞাসা করা হলে, ভাই তুমি উযু করলে না কেন? বলে যে এশার নামাজের সময় উযু করছি না। তো তুমি যে রাত্রে ঘুমাইছো, তো ঘুমাইলে কি হয়েছে? ঘুমাইলে কি উযু ভাঙে নাকি? কারণ আল্লাহর বান্দা তো উযু ভঙ্গের কারণ জানে না, এজন্য সারা রাত ঘুমাইলেও তার উযু যায় না, উযু ভাঙে না। কোন লোক বারবার প্রস্রাব করে, পায়খানায় করে, কিন্তু একই উযু দিয়ে ফজরও পড়ে, জোহরও পড়ে, আসরও পড়ে, মাগরিবও পড়ে, সব নামাজ পড়ে, আল্লাহর ইবাদতের উযু যায় না। কি রে ভাই তোমার উযু যায় না কেন? কয় আমি প্রস্রাব করছি, পায়খানা করছি, উযুর কি হয়েছে? উযুর সমস্যা কোথায়? উযু তো ঠিক আছে আমার, কারণ আল্লাহর বান্দা উযু ভঙ্গের কারণ, আল্লাহর বান্দা যদি উযু ভঙ্গের কারণ না জানে, উযুবঙ্গের সব কিছু করলেও তার উযু কিন্তু ঠিক থাকে। ঠিক একই ভাবে আল্লাহর বান্দা ঈমান ভঙ্গের কারণ যদি না জানে, তাহলে নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে, কোরআনের বিরুদ্ধে কথা বললেও ঈমান ঠিক থাকে, হাদিসের বিরুদ্ধে কথা বললেও ঈমান ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বললেও ঈমান ঠিক থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললেও ঈমান ঠিক থাকে, সুদ খাইলেও ঈমান ঠিক থাকে, ঘুষ খাইলেও ঈমান ঠিক থাকে, জানা ব্যভিচার করলেও ঈমান ঠিক থাকে, আরেকজনের সম্পদ গ্রাস করলেও ঈমান ঠিক থাকে। কারণ কি? ঈমান ভঙ্গের কারণ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করতে হলে অবশ্যই অবশ্যই নামাজ লাগবে, জান্নাত পাইতে হলে অবশ্যই নামাজ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমলে সালে করবা, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা খবরদার, আমি আল্লাহর ইবাদতের ভিতরে কোন ধরনের শিরক করা যাবে না। শিরক মিশ্রিত ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। শিরক করবেন সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, শিরক করবেন নামাজ পড়বেন নামাজ বরবাদ, শিরক করবেন যাকাত দিবেন যাকাত বরবাদ, শিরক করবেন রোজা রাখবেন রোজা বরবাদ, শিরক করবেন হজ করবেন হজ বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুমারের 65 নম্বর আয়াতে স্পষ্ট করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার প্রতি আমি ওহী নাযিল করেছি, আপনার আগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদের উপরে আমি এই ওহী জানাই দিছি, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুক, বান্দা তুমি যদি শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি শিরক করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ করেন, ইন্না আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শিরক ছাড়া যত রকমের গুনাহ হইতে পারে আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। হাদিসে কুদসির মধ্যে এসেছে সহি মুসলিমের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন, মাল্লাকিয়ানি বিকুনাবিল আরদে খাতিয়াতান, দুনিয়ার কোন মানুষ যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, ওয়ালা ইউশরিকু বি শাইয়া, কিন্তু জীবনে কোনদিন আমি আল্লাহর সাথে শিরক করে নাই, লাতিতুহু বিমিসলিহা মাগফিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যেই পরিমাণ গুনাহ নিয়ে বান্দা আমি আল্লাহর কাছে হাজির হবে ওই পরিমাণ মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তার সাথে মোলাকাত করব। কিন্তু শর্ত হইল, লা ইউশরিকু বি শাইয়া, আমি আল্লাহর সাথে কোন ধরনের শিরক করা যাবে না। তাহলে কি আপনারা আল্লাহর ইবাদত করতে রাজি আছেন নাকি? শর্ত হলো ইবাদতটা কি হতে হবে? শিরক মুক্ত হইতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, আবু জেহেল আবু লাহাবেরা নাম শুনছেন না? এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? চাচা হয়, জেঠা হয়, আত্মীয় স্বজন না? এদের আরো একটা পরিচয় আছে, বাইতুল্লাহর মসজিদে হারামের আল্লাহর ঘরের আবু লাহাব হলো মুতাওয়াল্লি, আবু জেহেল হলো আল্লাহর ঘরের সভাপতি। কত বড় পরিচয়! কোন ঘরের? আল্লাহর ঘরের। যেই ঘরে এক রাকাত সালাত আদায় করলে বাংলাদেশের কোন মসজিদে কত রাকাতের সমান? 1 লক্ষ রাকাত বাংলাদেশের কোন মসজিদে আদায় করলে যে ফজিলত, তার থেকে বেশি ফজিলত আল্লাহর ঘরে মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করলে। তাহলে সেই ঘরের সভাপতি সাহেব, তাহলে বাংলাদেশের 1 লক্ষ মসজিদের সভাপতি সমান সমান বাইতুল্লাহর সভাপতি, কি বলেন? 1 লক্ষ মসজিদের সভাপতি সমান সমান একজন বাইতুল্লাহ সভাপতি, কত বড় মর্যাদার পদের অধিকারী! আচ্ছা, আল্লাহর এই বান্দা আবু জেহেল আবু লাহাব এরা আল্লাহর ইবাদত করত কিনা? করত। আল্লাহর ইবাদত এরাও করত, অনেক ইবাদত করত এরা। আবু জেহেল যেদিন বদরের যুদ্ধে রওনা দে, সেদিন সর্বপ্রথম গিয়ে বাইতুল্লাহর কাছে গেছে, বাইতুল্লাহর গিরাব ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে, রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের বাপ দাদা পূর্বপুরুষের দিন, আমরা সবাই আওলাদের রসুল, আমরা ইব্রাহিমের বংশধর, আমরা ইসমাইলের বংশধর, আমাদের বাপ দাদা যেই মিল্লাত যেই ধর্ম পালন করি আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাপ দাদার ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, এজন্য মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের দিকে রওনা দিলাম। আয় আল্লাহ তুমি আমাদেরকে বদরের ময়দানে বিজয় দান করিও। এই দোয়া কার? আবু জাহেলের। আবু জাহেলের দোয়া। আবু জাহেল দোয়াটা করছে কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করা কি ইবাদত কিনা? ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, আদ দোয়া হুয়াল ইবাদা। দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। কেউ যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে অহংকার করে, সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাহলে তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করে জাহান্নামে ঢুকাই। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই ইবাদত আবু জাহেল করছে কিনা? করছে না। তাহলে ইবাদত করি আবু জাহেল জাহান্নাম থেকে বাঁচতে পারছে কিনা? না। কেন পারে নাই? আবু জাহেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত, আবার মাঝে মাঝে লা তুজা মানাত বলের কাছে দোয়া করত। তাহলে দোয়া করতে হবে কয় জায়গায়? এক জায়গায়। কার কাছে? আল্লাহর। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র লাগানো লাগবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আবার খাজা বাবার কাছে দোয়া করলেন, এই দোয়া আবু জাহেলের দোয়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে দোয়া করলেন, কি এই দোয়া কি ইবাদত হবে না শিরক হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, শাহ করম রহমাতুল্লাহি আলাইহির কাছে দোয়া করলেন, এটা কি ইবাদত না শিরক? শিরক। কিন্তু আমার দেশের অনেক ভাই বোন এই জিনিসটা বুঝে না, দেখা যায় নামাজও পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করে, আবার মাঝে মাঝে বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন মাজারে যায়, খাজা বাবার কাছে দোয়া করে, আবার বলে কেউ ফিরে না খালি হাতে গেলে খাজার দরবারে। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা যদি কোনো মুসলমান বলে তার ঈমান সাথে সাথে চলে যাবে, বলতে হবে কেউ ফিরে না খালি হাতে গেলে আমার আল্লাহর দরবারে, আল্লাহর দরবার থেকে দুনিয়ার কোন মানুষ খালি হাতে ফিরে না, কিন্তু বাবার দরবারে খাজা বাবার দরবারে গেলে খালি হাতে খালি পকেটে আসতে হয়, পকেটও খালি হয় ঈমানও খালি হয়, দুটোই খালি হয়, ঈমানও খালি হয় পকেটও খালি হয়। এটা আমার আল্লাহর কাছে গেলে ঈমানও পরিপূর্ণ হয় এবং আমার জীবনের অর্থনৈতিক সমৃদ্ধি যা দরকার সব হয়। সুবহানাল্লাহ। সেজদা করা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সেজদা ইবাদত না? আল্লাহ রাব্বুল আলামিন সেজদাকে এত বেশি পছন্দ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আব্দু ইলা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় বান্দা যখন সেজদায় যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন সেজদায় যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের একেবারে নিকটে চলে যায়। দেখি আমরা দেখি অনেক মুসলমান আল্লাহর বান্দা বান্দি দেখা যায় কবরের সামনে যায় সেজদায় পড়ে রয়েছে, মাজারের মধ্যে যায় সেজদায় পড়ে রয়েছে, আল্লাহর এই বান্দাদের এবাদত, এটা এবাদত হবে না, এটা হয়ে যাবে শিরক। এটা হবে কি শিরক? শিরক করলে কি পরিণতি তো আমরা একটু আগে বলছি, আল্লাহর জান্নাত পাবে না, সমস্ত আমল বরবাদ, আল্লাহ পাক কিয়ামতের দিন তার কোন গুনাহই মাফ করবেন না, শিরকের গুনাহ। তাহলে সাজদা করতে হবে কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহর কোন মাখলুককে সাজদা করা যাবে না। তুলসী গাছকে করা যাবে নাকি? না। গরুকে করা যাবে নাকি? না। সূর্যকে? না। চন্দ্রকে? না। কোন তারকারাজিকে? না। কাউকেই না। নবীকে করা যাবে কিনা? না। আল্লাহর রাসূলকে? না। সাহাবায়ে কেরাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরখাস্ত করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন, ওয়াজা বাইরুন, এমন সময় একটা উট আসছে। উট এসে পাসাজা দালাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঝুঁকে গেল। ঝুঁকে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাসজুদু লাকাল বাহাইম ওয়াসাজার, চতুষ্পদ জন্তু আপনাকে সেজদা করে, গাছে আপনাকে সেজদা করে। ফানাহানু আহাক্কু আন নাসজুদু লাকা, আমরাও চাই আপনাকে একটু মাঝে মাঝে সেজদা করি, আমাদেরও মন চায় আমরা একটু আপনাকে সেজদা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি জবাব দিলেন, উবুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম। নবী সাল্লাল্লাহু বললেন, দুনিয়ার মানুষ আমার উম্মতরা শুনে রাখো, ইবাদত করবা একমাত্র তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের, আর আমি রাসূলকে তোমরা সম্মান করবা, আমি তোমাদের মুমিন হিসাবে ভাই, আর ভাইকে তোমরা সম্মান করবা, ভাইয়ের তোমরা ইবাদত বন্দেগী করবা না, ইবাদত হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ, আমি রাসূলের ইবাদত করা যায় না, আমি রাসূলকে সম্মান করতে হয়। তাহলে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করা হারাম, সাজদা করা শিরক, সেখানে আল্লাহর কোন বান্দাকে, কোন ওলিয়া ওলিয়াকে, কোন বুজুর্গকে সাজদা করা কি শিরক? হারাম না কেন? শিরক। ইমানে চলে যাবে। অথচ আমার দেশের অনেক ভাই বোন বিভিন্ন জায়গায়, লক্ষ লক্ষ ভাই বোন দেখা যায় কবরের সামনে সাজদা করে আছে, ওই সাজদাটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে করত, এই আল্লাহর বান্দা আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহকে না করে অন্য জায়গায় সাজদা পড়ে গেছে, এক গোলাম আরেক গোলামের কাছে সাজদা করে, যার কাছে সাজদা করতেছে উনিও আল্লাহর গোলাম, যে করতেছে সেও গোলাম, এক গোলাম আরেক গোলামের সাজদা করে, এক গোলাম আরেক গোলামের কাছে দোয়া করে, অথচ দোয়া করবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, লা তাসজুদু লিশামসি ওয়ালা লিলকামার, সূর্যকে সেজদা করিও না, চন্দ্রকে সেজদা করিও না, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না, ওই চন্দ্রকে ওই সূর্যকে যিনি বানাইছেন, তোমাকেও যিনি বানাইছেন, সেজদা করো একমাত্র ওই রাব্বুল আলামিনকে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, তাহলে সাজদা করতে হবে একমাত্র আল্লাহ। আমরা দেখি আমাদের সমাজে অসংখ্য বিভিন্ন রকমের শুভ অশুভ লক্ষণে বিশ্বাস, মঙ্গল অমঙ্গলে বিশ্বাস, বিভিন্ন ধরনের বিশ্বাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এই বিশ্বাসগুলো হলো শিরক। যেমন দেখবেন আমাদের দেশে সপ্তাহে একদিন বাস কাটে না, আপনাদের দেশে আছে না? বাস নাই? হ্যাঁ, অনেক জায়গায় আছে রবিবারের দিন বাস কাটে না। জিজ্ঞেস করা হলো, কিরে ভাই আপনি রবিবারে বাস কাটেন না কেন? বলে যে রবিবারের দিন বাস কাটলে বাসের যাত্রা বাসের সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ কি বলছে রবিবারে বাস কাটলে বাস নষ্ট হয়ে যাবে? আচ্ছা অনেক জায়গায় দেখবেন শনিবারে মঙ্গলবারে বিয়ে শাদী হয় না, শনিবারে মঙ্গলবারে কোনো বিয়ে শাদী নেই, যত বিয়ে শাদী সব বৃহস্পতিবার আর শুক্রবার। কিরে ভাই শনিবার মঙ্গলবারে বিয়ে শাদী নাই কেন? কয় শনিবার মঙ্গলবার শুভ না, ভালো দিন না, এই জন্য এই দিন ভালো কাজ করা ঠিক না। এই জাতীয় বিশ্বাস পোষণ করার নাম হলো শেরেক। অনেক জায়গায় দেখবেন মোহরানা ধরছে 5,01,001 টাকা। কিরে ভাই 5 লক্ষ সোজা ধরলে অসুবিধা কি? কয় না 5 লক্ষ সোজা সোজা ধরা যায় না, 1 টাকা বাড়াই ধরতে হয়। এই বাড়াই ধরতে হয়, এটার নাম হলো শেরেক। এরকম দেখবেন কোন লোক বাড়ি থেকে বের হয়েছে কোন জায়গায় যাওয়ার জন্য, এখান থেকে কিশোরগঞ্জ যাবে, রাস্তার মধ্যে দেখলো একজন গজ ঝাড়ু দিতেছে বা বাড়ি ঝাড়ু দিতেছে, কয়েকটা শুভ কাজে বাইর হয়েছি ঝাড়ু দেখে ফেলছি অবস্থা শেষ, খালি কলস দেখে ফেলছি অবস্থা শেষ। এইরকম অসংখ্য ধারণা মানুষের মনে বর্তমান আছে, আছে না? আপনাদের এই এলাকায় আছে, পুরো বাংলাদেশেই আছে। এই জাতীয় বিশ্বাসগুলো পোষণ করার নাম শিরক। এজন্য সকল শুভ অশুভ সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে যদি কোনো ক্ষমতার মালিক মনে করা হয়, এটার নাম হলো শিরক। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাহুল খালক ওয়াল আমরু, বান্দা সৃষ্টি আমার, আইন চলবে, হুকুম চলবে, কর্তৃত্ব চলবে আমার, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং ইবাদত করবি শুধু একমাত্র আমি আল্লাহর, গোলামি করবি শুধু আমি আল্লাহর, সকল ক্ষমতার মালিক মনে করবি শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে। আমাদের দেশের অসংখ্য ভাই বোন গণকের কাছে হাত গণনা করতে যায়, হাতটা দেখায় যে হাতের শুভ না অশুভ, কোন দিকে কোন রেখা গেলে কি অবস্থা দেখায় না, এটা শিরক। রাশি গণে তুলা রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, এই রাশি গণনা সবগুলা শিরক। কারণ এই রাশি গণনার মাধ্যমে গায়েবের সংবাদ দেওয়া হয়, গায়েবের সংবাদ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দ্বিতীয় আর কেউ জানেন না। তাহলে ইবাদত হতে হবে শিরক মুক্ত। শিরক মুক্ত ইবাদত যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করেন না। আরেকটি জিনিস আমার ভাইরা এবং বোনেরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাতকে কয় সূরতে বানাইছেন বলেন তো দেখি? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত মাখলুকাত বানাইছেন, সমস্ত মাখলুকাত কয় সূরতে বানাইছেন? 18,000 ভুয়া কথা, আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই জমিনে 18,000 মাখলুকাত, অসংখ্য মাখলুকাত জমিনে, অসংখ্য মাখলুকাত। কিন্তু সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সূরতে বানাইছেন। এক ধরনের মাখলুকাত বানাইছেন, যেই মাখলুকাত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে। কোটি কোটি গাছপালার দিকে লক্ষ্য করে দেখেন, এই গাছপালাগুলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন বসতে পারে না, রুকু করতে পারে না, সাজদা করতে পারে না, সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ পাক বলেন বান্দা জমিনে যা কিছু আছে, আসমানে যা কিছু আছে, সব কিছু আমি আল্লাহর তাসবিহ আদায় করে। এই গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান, কোন সূরায় আছে? সূরা রহমান, মাশাআল্লাহ, দেখেন সবাই জানে। আল্লাহ পাক বলেন তারকা রাজি আমি আল্লাহর গোলামি করে, গাছপালা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, তাহলে গাছগুলো আল্লাহর ইবাদত করে কিভাবে? দাঁড়ায় দাঁড়ায়। অসংখ্য মাখলুকাত আছেন, রুকু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, দেখছেন এরকম, যেমন গরু ছাগল মহিষ উট এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু অবস্থায় সৃষ্টি করেছেন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত রুকুর হালতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, অসংখ্য মাখলুকাত রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেজদারত অবস্থায়, এরকম মাখলুকাত দেখছেন সেজদারত অবস্থায়, দেখছেন সাপ বিচ্ছু এরকম অসংখ্য প্রাণী আছে যারা মাটির সাথে লেগে লেগে চলাফেরা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদারত অবস্থায় বানাইছেন, অসংখ্য মাখলুকাত আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় বানাইছেন, এরকম কোনগুলা? পাহাড় পর্বত পাথর বিশাল বিশাল পাথর আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন, বিশাল বিশাল পাহাড় পর্বত আল্লাহ রাব্বুল আলামিন বসায় রেখেছেন, এইগুলো বসে বসে কুউদ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে, তাহলে সমস্ত মাখলুকাত কয় সুরতে পাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মাখলুকাত বানাইছেন যেই মাখলুকাতটা দাঁড়াই দাঁড়াইও আল্লাহর গোলামি করতে পারে, রুকু অবস্থায়ও পারে, সেজদা অবস্থায়ও পারে, বৈঠক অবস্থায়ও পারে, সেই মাখলুকটার নাম কি? ইনসান। আল্লাহ সব জানে, দেখেন সেই মাখলুকের নাম হলো মানুষ, সেই মাখলুকের নাম হলো ইনসান, এই প্রাণীটাকে আল্লাহ পাক এমন ভাবে বানাইছেন, সমস্ত মাখলুকাতকে যত সুরতে বানাইছেন একসাথে সব সুরতে আল্লাহর এই বান্দা আল্লাহর এই মাখলুক ইবাদত করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার শরীরটাকে জোড়ায় জোড়ায় বানাইছেন, কিছু দূর পর পর জোড়া আছে, আছে না, হাতের এখানে জোড়া, এখানে জোড়া, এখানে জোড়া, শরীরে কত জোড়া, এত জোড়া কেন বানাইছেন? যাতে বান্দা দাঁড়াই দাঁড়াই ইবাদত করতে পারে, যাতে বান্দা রুকু যাইও ইবাদত করতে পারে, যাতে বান্দা সাজদা গিয়েও ইবাদত করতে পারে, যাতে বান্দা বৈঠক অবস্থায় ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। এখন ওই যে গাছপালা ইবাদত করে, গরু ছাগল ইবাদত করে, সাপ বিচ্ছু ইবাদত করে, পাহাড় পর্বত ইবাদত করে, তাদের কি জান্নাত জাহান্নাম দরকার আছে কিনা? নাই। তাদের জান্নাত জাহান্নাম লাগবে না? তো তাদের সওয়াব গুলো যায় কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা গাছপালা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, যত ফেরেশতা কোটি কোটি ফেরেশতা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে তাসবিহ করে, এই সমস্ত তাসবিহ সমস্ত জিকিরের সওয়াব আল্লাহর যে সকল বান্দারা দৈনিক পাঁচবার দাঁড়াই দাঁড়াই কিয়াম করে সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। কোটি কোটি মাখলুকাত রুকু করে যত ফজিলত লাভ করে, সমস্ত ফজিলতের অংশ যারা প্রতিদিন পাঁচবার রুকু করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় যোগ করে দেন। সেজদাকারী মাখলুকাতের সমস্ত সওয়াব দৈনিক পাঁচবার যারা সেজদা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় যোগ করে দেন। ওই কুউদ অবস্থায় বৈঠক অবস্থায় যারা আল্লাহর গোলামি করে ওই মাখলুকের সওয়াব গুলো যারা দৈনিক পাঁচবার আত্তাহিয়াত সূরতে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় যোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নামাজ পড়ি পাঁচবার সওয়াব পাই কয়বারের? 50 বারের। সওয়াব পাই কয়বারের? 50 বারের। এবং শুধু 50 বারের নয়, 50 কোটি মাখলুকাতের সফজিলত আমার আপনার আমলনামার মধ্যে যোগ করা হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আমাদের হায়াত হলো কম, সময় হলো একেবারে কম, কিন্তু কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। শ্রেষ্ঠ উম্মত আমরা। ইবাদত কম কিন্তু শ্রেষ্ঠ, টাকা কম কিন্তু সবচেয়ে ধনী। টাকা কম হলে কি সবচেয়ে ধনী হয়নি? বিল গেটস এর কি টাকা কম? টাকা বেশি জন্য ধনী, কিন্তু আখেরাতের হিসাব ব্যতিক্রম, আখেরাতের হিসাবে টাকা কম কিন্তু তারা সবচেয়ে ধনী। কারণ কি? টাকা ছিল তার নিজের কাছে কম, কিন্তু চারিদিক থেকে আসি এমন জমা হয়েছে তার অ্যাকাউন্টে, টাকা হয়ে গেছে অনেক বেশি। সুবহানাল্লাহ, এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত দিয়েছেন, যেই রাতটা হাজার মাসের থেকে উত্তম। সেই রাত কোনটা? লাইলাতুল কদর। মাশাআল্লাহ, লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিনাল ফিশহার। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহর। একমাত্র আল্লাহর। ইবাদত কবুল হতে হলে শর্ত হলো তিনটা। ইবাদত কবুল হতে হলে শর্ত কয়টা? তিনটা। এক নম্বরে কথা হলো ইবাদত, কিন্তু ইবাদত করতে হলে আগে লাইসেন্স লাগে। ব্যবসা করতে হলে লাইসেন্স লাগে না? ট্রেড লাইসেন্স লাগে না? যে কোনো কিছু করবেন আগে পারমিশন লাগে। ইবাদত শুরু করার আগেও লাইসেন্স লাগে, অ্যাকাউন্ট খুলতে হয়। ওই অ্যাকাউন্টের নাম হলো ইমান। ওই অ্যাকাউন্টের নাম কি? ইমান। দুনিয়া থেকে যাইবেন কি নিয়ে? কি নিয়ে যাইতে চান? টাকা পয়সা নিয়ে? কি নিয়ে? ইমান নিয়ে। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ইমান। আপনাদের দেশে জানাজায় দোয়া পড়ে নাকি? জানাজার মধ্যেই দোয়া পড়ে? এই দোয়ার মধ্যে কি বলি? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না। রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে জীবিত রাখেন ইসলামের উপরে। ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না, আমাদের মধ্য থেকে যাদের মৃত্যু আসবে, ফাতাওয়াফফাহু আলাল ঈমান। রাব্বুল আলামিন, আমাদের মৃত্যুটা দিও ঈমানের উপরে। সুবহানাল্লাহ। তাহলে কি নিয়ে মরতে চান? ঈমান। সবাই মনে হয় ঈমান নিয়ে মরবে না। কি নিয়ে মারা যেতে চান? ঈমান। ফাতাওয়াফফাহু আলাল ঈমান। এখন ঈমানটা আছে কিনা যাচাই করা লাগবে না? ঈমানটা রোগমুক্ত আছে কিনা, সুস্থ আছে কিনা। যে ইমান লই যাবেন, সেই ইমান যদি অসুস্থ হয়, যে ইমান আমাকে আপনাকে সকালবেলায় ফজরের সময় বিছানার থেকে তুলতে পারে না, সেই ইমান কেমন রোগাক্রান্ত দেখেন। আইসিইউ তে চলে গেছে ইমান। ইমান এত দুর্বল, এত অসুস্থ, ফজরের আজান দিয়ে ফজরের ওয়াক্ত চলে যায়। ইমাম সাহেব মসজিদ থেকে ডাকে, মুয়াজ্জিন সাহেব ডাকতে থাকে, ডাকতে ডাকতে তাদের গলা ভাঙ্গে গেছে, গজল গাইতে গাইতে অবস্থা শেষ, মুসল্লি ঘুম থেকে উঠে না। যেই মুসল্লিকে, যেই ইমানদারকে মাত্র কয়েক গজ দূরে মসজিদ, ফজরের সময় যেই ইমান ঘুম থেকে তুলে মসজিদ পর্যন্ত আনতে পারে না, আমার ভাইরা এবং বোনেরা আল্লাহর কসম জেনে রাখুন, ওই ইমান আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত কোনোদিন নিতে পারবে না। ওই ইমান জান্নাত পর্যন্ত আপনাকে টেনে নিতে পারবে না। ঘরের পাশে, বাড়ির পাশে মসজিদ, সেই মসজিদে ইমান আনতে পারে না, তা আপনাকে ওই পর্যন্ত নিবে কিভাবে? জান্নাত কি এত কাছে? জান্নাত কি আপনাদের বাড়ির কাছে? জান্নাত কি কিশোরগঞ্জে? জান্নাত কি ঢাকা? হাজার হাজার মাইল দূরে। যে ইমান 10 গজ আনতে পারে না আপনাকে, 20 গজ মসজিদ পর্যন্ত আনতে পারে না, সেই ইমান কিভাবে আপনাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে যাবে? আপনি যদি রিক্সা দিয়ে, আপনাদের দেশে রিক্সা আছে না? আছে। যদি বলেন যে রিক্সা দিয়ে হজ করতে যাবেন, পারবেন না? সম্ভব না। রিক্সা দিয়ে হজ করতে পারবেন না? হজ করতে হলে কি লাগবে? ট্রেন লাগবে। বিমানে করে যেতে হবে, জাহাজে করে যেতে হবে, রিক্সায় করে, সাইকেলে করে হজে যাওয়া সম্ভব না। আপনার আমার জান্নাতে যেতে হলেও এই দুর্বল ইমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য ইমান কি করতে হবে? মজবুত করতে হবে, শক্ত করতে হবে, শিরক মুক্ত ইমান লাগবে। এবাদত কবুল হতে হলে তিনটা গুরুত্বপূর্ণ শর্ত আছে, এই তিনটা বলে আমার আলোচনা শেষ। একেবারে সংক্ষেপে বলবো, আপনাদের প্রতি অনুরোধ, কোনো ভাই আর উঠবেন না, আমরা ইনশাল্লাহ এই তিনটা বলে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। এবাদত কবুল হইতে হইলে এক নম্বরে যে শর্ত সেটা হলো এখলাস লাগবে। এখলাস, এক নম্বরে কি লাগবে? এখলাস। এখলাস মানে কি? অন্তর্বিশ্বাস। এখলাস মানে হলো ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একলাসের সাথে, এক অনিষ্ঠতার সাথে। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত করবা খালিস ভাবে, আমি আল্লাহর জন্য দিনকে নির্দিষ্ট করে এখলাসের সাথে। ইবাদত হবে কিভাবে? এখলাসের সাথে। ইবাদতের মধ্যে শুধু আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে, আল্লাহর সন্তুষ্টির বাহিরে অন্য কারো সন্তুষ্টি উদ্দেশ্য থাকবে না। রমজান মাস আসছে, যাকাত দেওয়ার সময় হয়েছে। ঢাকা শহর থেকে বড় একজন শিল্পপতি, বড় একজন ব্যক্তি চিন্তা করলো, মহা একটা সুযোগ এসে গেছে, রমজান মাস আসছে, কিছু যাকাত দিতে হবে। ঢাকা থেকে কয়েক টাক সস্তা দামের লুঙ্গি আর গামছা কিনে, লুঙ্গি আর শাড়ি কিনে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি 200 টাকা, 250 টাকা, 300 টাকা কিনে গ্রামের দিকে রওনা দিছে। চিন্তা করলো, এক কাজে দুই কাজ করা যাবে, রমজান মাস উপলক্ষে কিছু যাকাত দেওয়া হবে, সাথে সাথে সামনে নির্বাচন আসতেছে, ভোটটাও কিনা হয়ে যাবে। যে লোকের একটা লুঙ্গি দিমু, যে লোকের একটা শাড়ি দিমু, আগামী নির্বাচনে ভোটটাও সে আমাকে দিবে। একসাথে যাকাত দেওয়া হলো, ভোটও কিনা হলো। এখানে যে যাকাতটা দেওয়া হয়েছে, এই যাকাতের মধ্যে এখলাস আছে কিনা? এটারে বলে এখলাস। অর্থাৎ যাকাত দিব, এই যাকাতের পিছনে দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকা যাবে না, ওই লোকের থেকে কোনো কিছু পাওয়ার আশা করা যাবে না। যদি আশা থাকে যাকাত দিব, ওই লোকের থেকে আবার কিছু পাব, এখানে এখলাস নষ্ট হয়ে গেছে। আজকে কত শত শত ওয়াজ মাহফিল বাংলাদেশে, হাজার হাজার মাহফিল, নভেম্বর মাস আসতে শুরু হয়, মাস মাস পর্যন্ত চলতে থাকে সারা বাংলাদেশে, যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, সব মানুষ দিনদার হয়ে যাওয়ার কথা। আগে কিন্তু এত ওয়াজ মাহফিল হতো না, পুরো আপনাদের ইটনের মধ্যে মিলিয়ে না 5টা 10টা মাহফিল হতো, এখন কত শো মাহফিল দেখছেন, কিন্তু মানুষ হেদায়েত হয় না। মসজিদে মুসল্লি আগেও 10 জন, ওয়াজের পরেও 10 জন, আগেও 5 জন, পরেও 5 জন। যে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন ফজরের নামাজে, মাহফিলের পরেও ইমাম আর মুয়াজ্জিন তৃতীয় মুসল্লি নাই। কারণ কি? কারণ হলো আমাদের ওয়াইজদের মধ্যে এখলাস নষ্ট হয়ে গেছে। গন্ডগোল, আমাদের এখলাস নষ্ট হয়ে গেছে। অনেক বক্তা, অনেক ওয়াইজ এটাকে একটা পেশা মনে করে, ব্যবসা মনে করে, মনে করে 3-4 মাস বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করে কয়েক লক্ষ টাকা কামানো যাবে, টাকা কামানোর মাধ্যম বানাই ফেলছে। এজন্য দাওয়াত দেওয়ার সময় প্রথমে 10,000 টাকা, তারপরে মাহফিলের 1 সপ্তাহ আগে 50,000 টাকা, মাহফিলে আসলে আরো 20,000 টাকা, এইভাবে টাকার কন্ট্রাক্ট করে করে ওয়াজ মাহফিল করে। এরকম শুনছেন না? এখন ফেসবুকের যুগ হওয়াতে এক সুবিধা হয়েছে, সব সাথে সাথে পাওয়া যায়। আপনাদের এই কিশোরগঞ্জেরও বক্তা আছে, 60,000 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা ওয়াজ করে, আছে না? নাম বলার দরকার নাই, আমরা কারো নাম বলবো না। এরকম বক্তা যারা টাকার কন্ট্রাক্ট করে করে ওয়াজ মাহফিল করে, কেয়ামত পর্যন্ত ওয়াজ করলেও আল্লাহর বান্দারা হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। কারণ আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে স্পষ্ট করে বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ওই সমস্ত বক্তাদের ইত্তেবা করবা, ওই সমস্ত আলেমদের অনুসরণ করবা, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো উজরত কামনা করে না, তোমাদের সাথে চুক্তি করে না, এত টাকা দিতে হবে আমাকে, এই করতে হবে, সেই করতে হবে, শুধুমাত্র আল্লাহর দিনের উদ্দেশ্যে এখলাসের সাথে দাওয়াত দে। এক সময় ওলামায়ে কেরাম এখলাসের সাথে দাওয়াত দিতেন, অনেক দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম পালকিতে করে, অনেক কষ্ট করে, নৌকাতে করে, স্টিমারে করে আসতেন, কত কঠিন কষ্ট করে আসতেন, সেই পুরপুরার পীর সাহেবেরা, জৈনপুরের পীর সাহেবেরা, শর্শিনের পীর সাহেবেরা, দেওবন্দের অনেক ওলামায়ে কেরাম, অনেক বড় বড় আলেম এই দেশে, তারা অনেক কষ্ট করে আসতেন ওয়াজ মাহফিলে। এসে মানুষদেরকে আধা ঘন্টা এক ঘন্টা নসিহত করতেন, বলতেন যে বাবারা আজকে থেকে কেউ দাড়ি কাটিও না, দাড়ি কাটলে আমার রাসূল বেজার হয়, দাড়ি কাটলে জান্নাত পাবে না। পরের দিন গ্রামের মানুষ সবাই দাড়ি রাখি দিছে, সুবহানাল্লাহ, এরকম হয়েছে না? আজকে যদি সারা রাত ওয়াজ করি, কালকে সকালে একটা লোকেরও দেখবেন না দাড়ি রেখেছে। কারণ কি? তাদের কথায় এত তাসির, আমাদের কথায় তাসির নাই কেন? তাদের দাওয়াতের মধ্যে এখলাস ছিল, এখলাস ছিল, আমাদের দাওয়াতের মধ্যে ওয়াজের মধ্যে এখলাস নাই। এজন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, রুসমে আজার আগেই হায় রুহ বেলালি না রহি। আজকে আজান দেওয়ার সিস্টেম আছে, কিন্তু বেলাল যে রুহ নিয়ে আজান দিত সেই রুহ আজকে মুয়াজ্জিনের মধ্যে নাই। আজান আছে কিন্তু বেলালের রুহ এখন নাই। ওয়াজ মাহফিল আছে, দাওয়াত আছে, তাবলীগ আছে, কিন্তু ওই ওলামায়ে কেরামের যে ইখলাসের সাথে দাওয়াত দিছেন, ওই ওলামায়ে কেরাম যে ইখলাসের সাথে ওয়াজ করছেন, আজকে আমাদের ভিতরে সেই ইখলাসের অভাব। ইখলাস না হলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করেন না। ইখলাস লাগবে। তাহলে নামাজ আদায় করবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। অন্য কাউকে দেখানো উদ্দেশ্য থাকা যাবে না। বেয়াই সাহেব আসছে মেয়ের বাড়ি থেকে, জামের বাড়ি থেকে বেয়াই সাহেব আসছে। এই বেয়াই সাহেবের জীবনে কোনোদিন মসজিদে যায় না, চিন্তা করতেছে আজকে বেয়াই সাহেব আসছে মসজিদে না গেলে কি করব। বলবে যে দেখো এই বেয়াই সাহেবে নামাজ পড়ে না, বেনামাজি। বেয়াইরে দেখানোর জন্য মসজিদে গেছে, নামাজ পড়ছে, এই নামাজে কোনো সওয়াব পাইবো? কারণ কি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজ পড়ে নাই, নামাজ কিন্তু বেয়াইরে দেখানোর জন্য পড়ছে। মসজিদে যাওয়ার উদ্দেশ্য নাই, শুক্রবারে সবাই শেষে মসজিদে গেছে, মানুষের টপকা টপকা সামনে চলে গেছে। কারণ কি? সামনে মসজিদের কমিটি নির্বাচন হইব, সেখানে মসজিদের সভাপতি হইতে হবে, সেক্রেটারি হইতে হবে। শুক্রবারেও যদি মসজিদে না যায় তো মানুষ বলবে এই লোক শুক্রবারেও মসজিদে আসে না, এর সভাপতি সেক্রেটারি বানানো যাব না। এই জন্য লোকটা যায় সবার শেষে, কিন্তু টপকায় টপকায় মানুষের সামনে চলে আসে, মানুষ যাতে দেখে অমুক সাহেব মসজিদে আসছে। এই নামাজে কোনো সওয়াব হইব? কেন? এখলাস নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাই। নামাজের পিছনে আরেকটা মতলব আছে। এইভাবে সমস্ত ইবাদত কবুল হতে হলে এক নম্বরে কি লাগবে? ইখলাস। দুই নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো মুতাবাতু সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আলোকে হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদতটা জেমনে করছেন, আপনার আমার ইবাদতটা ঠিক ওইরকম হইতে হবে। এর থেকে এক চুল পরিমাণ বাড়ানো যাবে না, এক চুল পরিমাণ কমানো যাবে না। যদি বাড়ান যদি কমান, যত ইবাদত করেন আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত কবুল করবেন না। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বত চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূলের ইত্তেবা করতে হবে, তাহলে নামাজ পড়তে হবে কার মত? রাসূলের মত। রাসূলের থেকে যদি একটু বেশি বুঝেন কি নামাজ হইব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন জোহর পড়ছেন কয় রাকাত? জোহরের পরজ কয় রাকাত? 4 রাকাত। জুমার পরজ কয় রাকাত? 2 রাকাত। যদি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়ছেন, আমরা তো এখন কষ্ট নাই, প্রতিদিন 4 রাকাত পড়ি, জুমার দিন তো আরো বেশি পড়া দরকার, ছুটির দিন, আসেন সবাই মিলে আজকেও 4 রাকাত পড়ি, নামাজ হইব না? নামাজও না পড়ছেন, খারাপ কাজ করছেন নাকি? নামাজ হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লামের সুন্নতের থেকে বেশি বুঝে গেছেন। রাসূল থেকে 1 ডিগ্রি বেশি বুঝলে সব বরবাদ, রাসূল থেকে বেশি বুঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইবাদত যেমনে করছেন, হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ইবাদত হতে হবে। নামাজটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত না হয় কিয়ামত পর্যন্ত নামাজ পড়বেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করবেন না। আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে ইন্নী ওয়াজ্জাতু ছিল কিনা? যায় নামাজে দোয়া ছিল না? আপনাদের দেশে যায় নামাজে দোয়া আছে না? কি বলে এই দেশ আলেম ওলামার দেশ, অনেক বড় বড় আলেম ওলামার দেশ, এই কিশোরগঞ্জ সেখানেও এখনো যায় নামাজের দোয়া আছে? যায় নামাজের দোয়া পড়ে আমাদের দেশে, যায় নামাজের মধ্যে দাঁড়ায় পড়ে ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এটা হলো কোরআনে কারিমের একটা আয়াত, এটা যায় নামাজের কোন দোয়া নয়। অথচ আমাদের দেশের অনেক মানুষ নামাজ শুরু করে এটা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এটা দিয়ে শুরু করেন নাই। আপনি আমি যদি এটা দিয়ে শুরু করি আমার আপনার নামাজ রাসূলের সাথে মিলছে কিনা? না। আল্লাহ রাসূলের নামাজে নাওয়াইতু আন উসাল্লিয়া সালাসা আরবা রাকাতা এগুলা ছিল না? আমার আপনার নামাজে যদি এগুলা থাকে, এইগুলা কোন মাযহাবে নাই, হানাফি মাযহাবেও নাই, শাফি মাযহাবেও নাই, মালিকি মাযহাবেও নাই, হাম্বলি মাযহাবেও নাই, অথচ আমাদের বাংলাদেশি মাযহাবে আছে। বাংলাদেশে দেখবেন সব মানুষ নামাজ শুরু করে কি দিয়ে? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা। একবার যদি ভুলি যায়, কোন রকম ভুল হয়, তো তাকবীরে তাহরিমের পরে আবার ভাঙিয়ে ফেলা। কি ব্যাপার ভাই, আবার ভাঙছেন কেন? ওই নিয়তে ভুল হয়েছে। নিয়ত করা ফরজ, নিয়ত পড়া ফরজ না, কিন্তু আমাদের দেশে নিয়ত পড়ে, নাওয়াইতু আন পড়ে। আপনি সমস্ত ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশের যত ওলামায়ে কেরাম আছে, কোন ওলামায়ে কেরাম আপনাকে বলবে না যে এটা হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন বা সাহাবীরা পড়ছেন বা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পড়ছেন। হানাফি মাযহাবের কোন ফিকহের কিতাবেই নাই, অথচ আমাদের দেশে জোরে সোরে চলে। এরকম অসংখ্য ইবাদত, যে ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আমাদের দেশে আছে, আছে না? আমাদের দেশে বড় খতম আছে, ছোট খতম আছে, আছে না? কত রকমের খতম যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল খতম পড়ছেন না? তাহলে রাসূলের পদ্ধতির বাইরে যত ইবাদত করবেন, কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। রাসূলের আদর্শকে, রাসূলের সুন্নতকে এক নম্বরে রাখতে হবে। রাসূলের সুন্নত বাদ দিবেন, সমস্ত ইবাদত বরবাদ। আজকে আমরা যুবকদেরকে দেখি, যেই যুব সমাজ আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, যুব সমাজের উদ্দেশ্যে বলবো, আমার ভাইয়েরা, আমার যুবকেরা, মাথার চুল কাটবা, আমার রাসূলের মতো, রাসূলের সাহাবীদের মতো কাটবা, কোন খেলোয়াড়ের মতো, কোন শিল্পীর মতো না, কোন মুশরিকের মতো না, দাড়ি রাখবা আমার রাসূলের মতো, আমার রাসূলের সাহাবীদের মতো। দাড়িও ওই এখান দিয়ে একটু রাখলাম, এখান দিয়ে একটু কাটলাম, এখান দিয়ে রাখলাম, কত ডিজাইনের, কত ফ্যাশনের দাড়ি এখন দেখা যায়। এই দাড়ি রাখবা, ইমান চলে যাবে। দাড়ি রাখবা আল্লাহ রাসূলের মতো, রাসূলের সাহাবীদের মতো। হাতের মধ্যে বালা চুড়ি পরে পরে হাতে, যুবক হাতের মধ্যে লাল সুতা বাঁধি রাখে। এই সংস্কৃতি মুসলমানের সংস্কৃতি নয়, কুফরি সংস্কৃতি। যুবক হাফ প্যান্ট পরে হাতে, এটা কুফরি সংস্কৃতি। যুবক বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, গায়ে হলুদের নামে অশ্লীলতা করে, যৌতুকের নামে বিভিন্ন ধরনের, বিভিন্ন সম্মানের নামে, বিভিন্ন নামে যৌতুক নেয়, এই সবগুলো কুফরি সংস্কৃতি। এইগুলো আমার নবীর সংস্কৃতি নয়, এই সবগুলো কুফরি বিজাতীয় সংস্কৃতি আজকে আমাদেরকে গ্রাস করতেছে। রাসূলের আদর্শ বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতির আদর্শ আমাদের ভিতরে ঢুকে পড়তেছে। আমার মা বোনেরা স্টার প্লাস, স্টার জলসা, জি বাংলা দেখে দেখে বিজাতীয় সংস্কৃতি নিজেরা চর্চা করতেছে। মুশরিকদের মতো শাড়ি পছন্দ করে, জামা পছন্দ করে, চুড়ি পছন্দ করে, সব ওই চ্যানেল দেখে দেখে পরিবারে পরিবারে, সংসারে সংসারে আগুন লাগাই দিছে। শাশুড়ি বউয়ে কোনো মিল নাই, ভাবি আর ননদে মিল নাই, ঘরের মধ্যে বিভিন্ন রকমের কুটনামি। এই কুটনামি শিখে কোথা থেকে? ওই জি বাংলা স্টার প্লাস শিখা। এগুলা দেখে দেখে আমাদের বাবাদেরা বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হচ্ছে। আর মা যদি বিজাতীয় কৃষ্টি কালচারে অভ্যস্ত হয়, ছেলে মেয়েরা তো আর ইসলামিক কালচার পাবে না। মা যদি ভালো না হয় সন্তান কোনোদিন ভালো হওয়ার সম্ভাবনা নাই, কারণ সন্তানকে শিখাবে কে? মা। মা ঘুম থেকে উঠে 8টা বাজে, ছেলেরা সকালে কেমনে উঠবে? এজন্য ছেলে মেয়েরা উঠে 10টা বাজে, কারণ মা তো ওই সিরিয়াল দেখতে দেখতে রাখে 3টা বাজে, তারপরে ঘুমায়। আমার ভাইরা যত ইবাদত করবেন রাসুলের সুন্নতের আলোকে, রাসুলের সুন্নতটাই একটা কারামত। 3 নম্বর ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল রিজিক খাইতে হবে, হালাল রিজিকের উপরে চলতে হবে। হালাল রিজিক না হলে কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এজন্য সুদ খাইবেন ইবাদত কবুল হবে না? আপনাদের দেশে সুদ আছে নাকি? আছে আল্লাহ আকবার, এই দেশে সুদ আছে। সুদের মধ্যে কয় রকমের গুনাহ? 70 রকমের গুনাহ আছে। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মাকে বিবাহ করার মতো গুনাহ, নাউযুবিল্লাহ। সুদ খাইলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আবার আল্লাহর জান্নাতেও যাইবেন। কেমন হাস্যকর কথা, সুদ খাইবো আবার জান্নাতেও যাইব, এরকমও ধারণা করে আমাদের দেশের মানুষ। তাহলে সুদ খাইলে আল্লাহ কোনো ইবাদত কবুল করবেন না? বর্তমানে সুদের কত নতুন নতুন প্রকার, কিস্তিতে এখন সুদ নেই, কত সপ্তাহ সপ্তাহে যায় সুদ দিয়ে আসে। পুরুষের দেয় না, কারে দেয়? মহিলাদেরকে দেয়। এই মহিলাদেরকে দেওয়ার পিছনে আরেক মতলব, যে মহিলাদেরকে গদ থেকে বের করা, মহিলাদেরকে বেপর্দা করা, মহিলাদের মধ্যে বিজাতীয় কালচার ঢুকাই দেওয়া। মহিলাদের মধ্যে ঢুকাইতে পারলে সমাজের সব শ্রেণীতে ঢুকে পড়বে, এই জন্য মহিলাদেরকে তারা টার্গেট করে কাজটা করে। এই জন্য সুদের বিভিন্ন রকমের সুদ, সুদ খাবেন ইবাদত কবুল হবে না, ঘুষ খাবেন ইবাদত কবুল হবে না। যত রকমের অবৈধ ইনকাম, ভাইয়ের জমি আপনি দখল করে রেখেছেন, বোনের জমি দখল করে রেখেছেন, অনেক ভাই আছে বোনের জমি গুলা ঠিক মতো দেনা, বোনের জমি দেনা, দিলে অল্প একটু বিদায় করে দে। আর অনেক বোনেরাও মনে করে জমি নিতে গেলে আবার ভাইয়ের সাথে ঝগড়া করতে হবে, মামলা মোকদ্দমা করতে হবে, এই বয়ে ভাইয়ের থেকে জমি নে না, ওই দরকার নাই। তো বাবার বাড়িটাও বলতে হয়ে যাবো জমি নিতে গেলে, কারণ যখন জমি নিবে জায়গা জমি নিয়ে যাবে তখন বলবে যে তুই আর এই বাড়ির কাছে দিয়ে আসার দরকার নাই, তোর জমি নিয়ে গেছ যা। অথচ জায়গা জমি আলাদা হিসাব, ভাই বোনের আত্মীয়তার সম্পর্ক আলাদা হিসাব। জায়গা জমি যদি কোনো বোন না আনে ওই বোন গুনাগার হবে, এই মাসালা অনেক বোনেরা জানে না। অনেক বোনেরা মনে করে যে আমি এত ঝামেলা যাওয়া দরকার নাই, খাইলে আমার ভাইয়ে খাক, আপনার বাইয়ে খাক, এটা আপনার অধিকার আছে। কিন্তু আপনার জমির মধ্যে আপনার স্বামীর মালিকানা আছে, আপনার জমির মধ্যে আপনার ছেলে মেয়েদের অধিকার আছে, আপনি আপনার ছেলে মেয়েদেরকে আপনার স্বামীকে ওই সম্পদ থেকে মাহরুম করার অধিকার আপনার নাই। আপনি যে জমিটা বাইরে দিয়ে চলে আসতেছেন এইটা আপনার অধিকার নাই, কারণ আপনার জমির ভিতরে আপনার স্বামীর হক আছে, ছেলে মেয়েদের হক আছে, আপনি এদেরকে বঞ্চিত করে আপনার বাইরে দিয়ে দিচ্ছেন, এই অধিকার আপনি কই পেয়েছেন? এই জন্য আপনার ভাই যদি না দিতে চায় আপনি মামলা মোকদ্দমা করি হইলেও আনতে হবে, আনা লাগবেই। আল্লাহর আইন প্রতিষ্ঠা করে ছাড়বেন যে আল্লাহ আমাকে দিতে আমি আনেই ছাড়বো, এটা আল্লাহর আইন, এটার জন্য যা খরচ হবে এটা সদাকা, এটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য, এটা দুনিয়ার বিধিবিধানের জন্য না। আল্লাহ দিছেন আল্লাহর অধিকার, আল্লাহ দিছেন আমাকে, সেটা আমি আনতেছি আনার জন্য, যা খরচ হইব যা কষ্ট হইব এটা সদাকা, এটা ইবাদত। এজন্য অনেক ভাইয়েরা আজকে মনে কষ্ট নিবে, কবে যে হুজুর আজকে বোনদেরকে শিখে দিছে, কিন্তু ভাই যত মনে কষ্ট যাক না কেন দুনিয়ার বোনের জায়গা জমিন দিয়ে কোনোদিন বড় লোক হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি দেওয়ার আপনাকে ইচ্ছা করেন, বোনের জমি লাগবে না, ভাইয়ের জমি লাগবে না, আল্লাহ পাক আপনাকে এমন সম্পদ দিয়ে দিবেন আপনি 13 পাইবেন না। আবার বোনের জমি খাইবেন, ভাইয়ের জমি খাইবেন, কুকুর জমি খাইবেন, মনে করতেছেন জমি একটু খাই আপনি বিশাল সম্পদের মালিক হয়ে গেছেন, কিন্তু আসলে ওই জমি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বৈধভাবে যেটা দিছেন ওইটার মধ্যে আল্লাহ পাক বরকত রাখছেন, যেটা অবৈধভাবে খাইবেন এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রাখেন নাই। এজন্য আল্লাহর ওয়াস্তে বন্ধের জায়গা জমিন সুন্দরভাবে বুঝাই দিবেন, কারণ জমি জায়গা আল্লাহর মালিকানা, এটাতে হেরফের করলে আল্লাহ পাক সহ্য করেন না। এজন্য সূরা আন-নাসার 11 নম্বর আর 12 নম্বর আয়াতে সম্পত্তির বণ্টন করা হয়েছে। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর এই বিধিবিধান মেনে চলবে তাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ। 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যারা এই বিধিবিধান মানবে না, আল্লাহ দিছে বোনকে এতটুকু আমি কমাই দিলাম বা দিলাম না, পুকুরটা দিলাম না আরেক বাইরে কমাই দিলাম। অনেক মা বাবা আছে এক ছেলেরে বেশি দিয়ে দেয়, এক ছেলেরে কম দিয়ে দেয়, জীবিত থাকতে বন্টন করা শুরু করে দিছে। জীবিত থাকতে সম্পদ বন্টন করা ইসলামে জায়েজ নাই। আপনি কেমনে জানলেন আপনি আগে মারা যাবেন না আপনার ছেলে আগে মারা যাবো, আপনি আগে মারা যাবেন না আপনার মেয়ে আগে মারা যাবো, এই খবর আপনাকে কে দিল? মারা যাওয়ার আগে সম্পত্তির বন্টন করা যায় না। সম্পত্তির বন্টন হয় কোন লোক মারা গেলে, মারা গেলেও সাথে সাথে বন্টন করা যায় না। ওই লোকের দাপন কাপনের ব্যবস্থা করতে হবে, ওই লোকের ঋণ থাকলে ঋণ আদায় করতে হবে, ওই লোকের জাকাত বাকি থাকলে জাকাত আদায় করতে হবে, ওই লোকের হজ ফরজ থাকলে হজ আদায় করতে হবে। এই সব কিছু করার পরে যেই জায়গা জমিন থাকবে সেটা বন্টন হবে। আপনি জীবিত থাকতে বন্টন করে দিচ্ছেন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে আপনি নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন। অনেকে বলে হুজুর জীবিত থাকতে বন্টন না করলে আমি মারা গেলে তো ছেলেমেয়েরা মারামারি করব, তো ছেলেমেয়েরা মারামারি করলে আপনার অসুবিধাটা কি? ছেলেমেয়েরা মারামারি করছে এই জন্য আপনারা কবরে কি আল্লাহ জাহান্নামে দিব? আল্লাহকে বলবে এই তো ছেলেমেয়েরা মারামারি করলো কেন, তো শাস্তি বাড়াই দিলাম। আল্লাহ ভাই এটা বলবেন তাহলে ছেলেমেয়েরা মারামারি করুক আমার অসুবিধা কি? যদি তারা মারামারি করে গুনাহ হবে তাদের, জাহান্নামে যাবে তারা, আমি বেঁচে গেলাম। কিন্তু আমি যদি দায়িত্ব নিয়ে আমি জীবিত থাকতে বন্টন করা শুরু করে দিলাম, তা আমি আল্লাহর আইন লঙ্ঘন করে ওদেরকে আরামে রাখলাম, আমি জাহান্নামে গেলাম, কোনটা বেশি লাভ? আমি জাহান্নাম থেকে বাঁচি ওরা মারামারি করুক এটা লাভ বেশি, নাকি আমি জাহান্নামে যাই ওরা শান্তিতে থাকুক, কোনটা লাভ বেশি? আগে তো আমি বাঁচতে হবে জাহান্নাম থেকে, আগে আমাকে বাঁচাইতে হবে, এরা মারামারি করলে করুক। তবে আমার ভাইরা ছেলে মেয়েদেরকে যদি সালেহীন বানান, দিন শিখান, তো ছেলে মেয়েরা মারামারি করার সম্ভাবনা নাই। আর ছেলে মেয়েরা যদি জাহেল বানান, যদি দিন না শিখান, সালেহীন না বানান, নেককার না বানান, তাহলে আপনি সম্পত্তি দেন আর না দেন মারামারি করবো। অনেকে দেখবেন বাপের জায়গা তুমি দেখে যায় নাই, তাও ভাই বোনে মারামারি। আবার অনেকে কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন, মারামারি নাই, এরকম আছে না? তাহলে মারামারি করুক আর না করুক এটা আপনার দায়িত্ব না। আর যদি সম্পত্তি রেখে দেন, যত ইবাদত করবেন আপনার কোন ইবাদত কবুল হবে না। একদিন এক ভাই হজে যাইতেছে, হজে যাওয়ার সময় আমাকে বলতেছে হুজুর আমি কিন্তু ছেলে মেয়েদের ইনকাম দিয়ে হজে যাই না, কারণ কি ছেলে মেয়েরা হারাম ইনকাম করে, এজন্য ছেলে মেয়ের টাকা দিয়ে হজে যাইতেছে না। তো কেমনে যাইতেছেন ভাই? বলে আমি আমার জমির যে ফসল হয় ওই জমির ফসল বিক্রি করে হালাল টাকা দিয়ে হজে যাইতেছি। ওই লোকের পাশে আবার তার ভাতিজা বসে আছে, ভাগিনা বসে আছে, ভাগিনা বলতেছে মামা আমার মায়ের সম্পদটা যে দেন নাই ওইটা কোন হালালি জমি? আপনি যে আমার মার সম্পদটা দেন নাই ওই জমি হালাল হলো কেমনে? যে জমির দান বিক্রি করি আপনি হজে যাইতেছেন, ওই জমির দান তো হারাম, ছেলে মেয়ে হারাম ইনকাম করে, এই জন্য সেটা দিয়ে হজ যাবে না, ওই নিজের জমির দান বিক্রি করে দিতেছে। সে দান যে বোনের জমি দেন নাই ওই দান তো হারাম, এটা অনেক ভাই খেয়াল করে না। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা রিজিক হালাল করতে হবে, রিজিক হালাল না হলে আল্লাহ পাক কোন ইবাদত কবুল করবেন না। রাত অনেক হয়ে গেছে, আমরা আর রাত দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত আমল কবুল যোগ্য আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান নিয়ে কবর দেওয়ার তৌফিক দিন। শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার উপরে রহমত নাযিল করুন, এই এলাকার সব ভাই বোনদেরকে আল্লাহ পাক তাওহীদি জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু।